তোমার দিদার পাওয়ার আশা বুকের মাঝে বেঁধেছে বাসা, তোমার দিদার পাওয়ার আশা বুকের মাঝে বেঁধেছে বাসা, তোমার দিদার পাওয়ার আশা বুকের মাঝে বেঁধেছে বাসা, হৃদয়ে রাখুতি শুধু মিনতি তুমি তুমি, শয়নে সপনে সঙ্গোপনে তব খুঁজি আমি, এ জীবনের চাওয়া তুমি, এ জীবনের স্বপ্ন তুমি, এ জীবনের চাওয়া তুমি, এ জীবনের স্বপ্ন তুমি, বাসনা কামনা শুধুই তোমার তরে দেখিব প্রিয় তোমায় এ দুটি নয়ন ভরে, বাসনা কামনা শুধুই তোমার তরে দেখিব প্রিয় তোমায় এ দুটি নয়ন ভরে, ও প্রিয় নবী ধ্যানের ছবি, ও প্রিয় নবী ধ্যানের ছবি, ও হে আরবি, এ জীবনের চাওয়া তুমি, এ জীবনের স্বপ্ন তুমি, এ জীবনের চাওয়া তুমি, এ জীবনের স্বপ্ন তুমি, তোমার দিদার পাওয়ার আশা বুকের মাঝে বেঁধেছে বাসা, তোমার দিদার পাওয়ার আশা বুকের মাঝে বেঁধেছে বাসা, হৃদয়ে রাখুতি শুধু মিনতি তুমি তুমি, শয়নে সপনে সঙ্গোপনে তব খুঁজি আমি, এ জীবনের চাওয়া তুমি, এ জীবনের স্বপ্ন তুমি, এ জীবনের চাওয়া তুমি, এ জীবনের স্বপ্ন তুমি, কত যে বুক ভিজেছি চোখের লোনা জলে, খুলেছি মনের দুয়ার তুমি আসবে বলে, কত যে বুক ভিজেছি চোখের লোনা জলে, খুলেছি মনের দুয়ার তুমি আসবে বলে, ও বিশ্ব নবী আখেরি নবী, ও বিশ্ব নবী আখেরি নবী, ও হে নূরের রবি, এ জীবনের চাওয়া তুমি, এ জীবনের স্বপ্ন তুমি, এ জীবনের চাওয়া তুমি, এ জীবনের স্বপ্ন তুমি, তোমার দিদার পাওয়ার আশা বুকের মাঝে বেঁধেছে বাসা, তোমার দিদার পাওয়ার আশা বুকের মাঝে বেঁধেছে বাসা, হৃদয়ে রাখুতি শুধু মিনতি তুমি তুমি, শয়নে সপনে সঙ্গোপনে তব খুঁজি আমি, এ জীবনের চাওয়া তুমি, এ জীবনের স্বপ্ন তুমি, এ জীবনের চাওয়া তুমি, এ জীবনের স্বপ্ন তুমি, এ জীবনের চাওয়া তুমি, এ জীবনের স্বপ্ন তুমি, এ জীবনের স্বপ্ন তুমি, এ জীবনের স্বপ্ন তুমি, এ জীবনের স্বপ্ন তুমি।